بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. حج আর উমরা সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর গত দর্শে আমি সেন্টারে পেশ করেছিলাম শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ গ্রন্থ মজমুউল ফুতাহা থেকে, তেইশ নম্বর খণ্ড থেকে। তো আজকেও এই দর্শে কয়েকটি প্রশ্নের উত্তর এই অধ্যায় থেকে আলোচনা করছি, পেশ করছি। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, সবাই শুনে গেলে জরুরি যারা হজে যাবেন, কারণ হজের লোক তো অনেকেই আছেন এখানে, আবার যারা হজে যাবেন না এবার পরবর্তীতে যাওয়ার তো আশা আছে, ঠিক কিনা? তো এই দরকার যারা আগে গিয়েছেন পরেও যাবেন ইনশা আল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেয় সবাইকে। সবার মন চায় বারবার উমরা করতে, বারবার হজ করতে, ঠিক কিনা? তো আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমাদেরকে বারবার হজ, বারবার উমরা আদায় করার তৌফিক দান করে। তো শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, আমরা ইহরাম বেঁধেছিলাম, লাকাদ আহরামনা ফিল ইয়াউমি আস-সামিন মিন যিলহিজ্জাহ মিন মালাওয়ি ইলা মিনা ওয়া বিতনা ফি মিনা وفي صباح ليله الجمعه الموافقه ليوم عرفه خلعنا ملابسنا اي احرمنا واستحممنا بالماء فقط فهل في ذلك حرج ترون امر ذي الحجر عرتري احرام مطلب ملاويتي আর ওখানে থেকে এসে মক্কার একটি জায়গা মালাউই মিনায় আসলাম, মিনায় আমরা রাত্রি যাপন করলাম, আর আরাফার দিনের রাত জুমার রাত ছিল ওই সময়, আমরা কি করলাম বলছেন ওফি সাবাহ লাইলাতিল জুমা আল মুওয়াফিকা লিয়াউমি আরাফা খালানা মালাবিসানা, তাহলে 9 তারিখ আরাফার দিন সকালবেলা আমরা আমাদের লেবাস খুলে নিলাম। এই আহরাম না বলছে, আর কি করলাম এহরাম মতলাম। যখন শেখ সাহেব রহমতুল্লাহ উত্তর দিবেন তখন আরেকটু স্পষ্ট গোসল করলাম, তো এই অবস্থায় কি কোনো অসুবিধা আছে? তাহলে বোঝা গেল তারা, আচ্ছা সামনে আছে দিকে উত্তর, الذي فهمت من هذا السؤال انهم خرجوا من مكه من ملاوي الى منى وانهم لم يحرموا الا في منى وهذا يجزي মানে শেষা বলছেন আমি যা বুঝতে পারলাম তারা এহরাম বাঁধেনি, আগে মিনায় এসে এহরাম বেঁধেছে, মালাউই থেকে বের হয়ে মিনায় এসে উত্তমের উল্টা, তারা মালাউইতে এহরাম বাঁধেননি, 8 তারিখ এসেছেন কোন জায়গায় মিনায়, মিনায় এসে এহরাম বেঁধেছেন, এটা তারা উল্টা করলেন, সুন্নতের উল্টা করলেন, উত্তম যেটা এটা উল্টা করলেন। সুন্নত হলো যে স্থানে আসে ওখানেই এহরাম বাঁধবে, তারপরে আসবে কোথায় মিনায়, এটা আমরা জানি তো। إذ الأفضل للإنسان إذا أراد الإحرام بالحج وهو في مكة ألا ينطلق من مكانه حتى يحرم، কারণ উত্তম হলো যে মানুষ যখন হজের ইহরাম বাঁধবে মক্কায়, তখন সে তার স্থান থেকে যেখানে সে আসে ওখান থেকে যাবে না, মিনায় যাবে না, এহরাম না বেঁধে, মানে ওখানেই সে এহরাম বাঁধবে, হজের নিয়ত করবে, তারপরে মিনায় যাবে, এটা হলো উত্তম। لأن الصحابة رضي الله عنهم أجمعين خرجوا إلى منى محرمين কারণ সাহাবায়ে কেরাম رضي الله عنهم أجمعين মিনায় এসেছেন ইহরাম অবস্থায়, ইহরাম অবস্থায় তারা মিনায় এসেছেন। وقد نزلوا في الأبطح قبل الطلوع فهذا الذي أكثر صحابة كرام رضي الله عنهم أجمعين أبطح نمو كستان مكيرتي تجيغا أبطح وهل يترشل সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত। তারপরে তারা ওখান থেকে গেছেন কোথায়? মিনায়। আর এই যে ব্যক্তি কিন্তু এই যে ব্যক্তি যে মালাউইতে এহরাম বাঁধেনি, এহরাম না বেঁধে মিনায় এসেছে, সে মুস্তাহাব কাজের উত্তম কাজের উল্টা করেছে। বুঝতে পেরেছে, উত্তম কাজের, কিন্তু তার হজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, হজ হয়ে যাবে, কিন্তু যেটা মুস্তাহাব ছিল, উত্তম ছিল, এর উপর সে আমল করবে। فالافضل له لو احرم من مكانه الذي انطلق منه وخلع ثياب الاحرام من اجل الغسل لا شيء فيه. ترجمه উত্তম ছিল, সে যেখানে ছিল ওখানেই সে ইহরাম বেঁধবে, তারপর ওখান থেকে বের হবে, আর ওখানেই বলছেন وخلع ثياب الاحرام من اجل الغسل لا شيء فيه. নারী সকালবেলা আরাফার দিনে সকালবেলা তারা কাপড় খুলে গোসল করেছে, তো এটা কি কোনো অসুবিধা? শেখ সাহেব বলছেন রহমতুল্লাহ, ওয়াখালুল থিয়াবিল ইহরাম মিন আজলিল গুসলি লা শাইআ ফী, গোসলের জন্য যে ইহরামের কাপড় খুলেছে এতে কোনো অসুবিধা নেই। আপনি হামামে যাবেন না, তারা খুলতে হবে, গোসলের প্রয়োজন হলে গোসল করবেন এহরামের অবস্থায়, তো এতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম প্রশ্ন থেকে, তার প্রশ্নে একটু অসুবিধা ছিল। শেখ সাহেব রহমতুল্লাহ আলী প্রশ্ন উত্তরটা মানে সুন্দরভাবে তুলে ধরেছেন, বলেছেন যে ওইসব লোকজন তারা মক্কায় ছিল, মক্কার মালাউই নামক স্থানে, কিন্তু তারা ওখানে কোন দিন? দিলহাজের আট তারিখ মালাউইতে তারা এহরাম না বেঁধে চলে গেছে কোন জায়গায়? মিনায়। মিনায় গিয়ে এহরাম বেঁধেছে, তো এটা এটা আসলে উত্তম না। উত্তম কোনটা? মক্কায় আপনি যেখানেই আছেন ওখানেই এহরাম বাঁধবেন, তারপরে কোথায় যাবেন? মিনায়, এটা উত্তম। এবারে তারা যে ভুল করেছেন এটা উত্তমের উল্টা করেছেন বস, কিন্তু তাদের হজ ঠিক আছে। বাকি আর একটা প্রশ্ন, তারা ওই আরাফার দিনের শুরুতে তারা কি করলেন? ফজরের সময় গোসল করেছেন, ইহরাম খুলে, তো এতে কোনো অসুবিধা নেই। ইহরাম খুলে গোসল করলে কোনো অসুবিধা নেই হাম্মামের ভিতরে, আশা করি স্পষ্ট আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর এখানে কয়েকটি প্রশ্ন, হাল হুনাক আখতা في الاحرام يوم الترويه وما علاجها؟ يوم الترويه ذي الحجر আত্তারিক হাজিদের থেকে কোন রকমের ভুল হয় কি হজ সম্পাদনকারীদের পক্ষ থেকে? এদের থেকে কোন রকমের ভুল আছে? আর এই সব ভুল যদি হয় তাহলে এই ভুল থেকে বাঁচার উপায় কি? তার চিকিৎসা কি? বলছেন هناك اخطاء بالاحرام للحج يوم الترويه. يوم الترويه বলতে আপনারা কি বুঝেন, কি বলতে পারবেন? দিলহাজের 8 তারিখ, দিলহাজের 8 তারিখে কি বলে? তারবিয়ার দিন। তারবিয়ার দিন হজের ইহরাম বাঁধার ক্ষেত্রে মানুষরা কিছু ভুল করে থাকে, সবাই তো না, কিছু লোক। فمنها ما سبق ذكره من الاخطاء عند الاحرام للعمره. কাকি জয় বলা বলা হয়েছে উমরার জন্য ইহরাম বাঁধার সময় যে কয়েকটি ভুলের কথা উল্লেখ করেছে পাওয়া হয়েছে, এর মধ্যে থেকে একটা হলো ان بعض الناس يعتقد وجوب الركعتين للاحرام. এটা খেয়াল রাখতে হবে, অনেকে মনে করে ইহরাম বাদার সময় নিয়ত করার সময় উমরায় অথবা হজে দুই রাকাত সালাত পড়তেই হবে, ওয়াজিব মনে করে, এটা ঠিক না। উমরার এহরাম বাজার সময় বা উমরা নিয়তের সময় অথবা হজের এহরাম এহরাম বাজার নিয়ে নিয়ত করার সময় এর সাথে সাথে আমরা কি পড়ি, কাপড় পড়ি, সা তো এই সময় অনেকে মনে করে দুই রেখা সালাত পড়তেই হয়, এইটা সহি না, বুঝতে পারছেন? সালাত পড়লে কোনো নেই না, এর সাথে কোনো সম্পর্ক নাই, শেখ সাহেব বলছেন যদি কেউ পড়ে সালাত এহরামের জন্য নির্দিষ্ট সালাত নয়, হয়তো অন্য কোনো সালাত, যেমন ফরজ সালাতের সময় পড়লো, সালাত পড়লো তারপরে নিয়ত করলো, কিংবা তাহিয়াতুল উযু পড়লো, তাহিয়াতুল মসজিদ পড়লো তারপরে নিয়ত করলো, কিন্তু এহরামের জন্য নির্দিষ্ট সালাত নেই বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হলো একটা ভুল মানুষের। আরেকটা হলো وانه لا بد ان تكون ثياب الاحرام جديدا, অনেকে মনে করে ইহরামের কাপড় নতুন হতে হবে, এটা একটা ভুল, ইহরামের কাপড় নতুন হওয়া জরুরি না, আগে উমরা করেছেন আগের বছর এই বছর রয়ে গেছে, তো এই পুরাতন ইহরামের কাপড় দিয়ে আপনার হজ হবে উমরা হবে, হবে কিনা? আলহামদুলিল্লাহ, এটা জরুরি না, কেউ কেউ মনে করে এটা জরুরি, এই প্রতি উমরা আগে আগেই নতুন ইহরামের কাপড় কিনে, এটা জরুরি না, বুঝতে পারছেন? وانه لا بد ان يحرم بالنعلين, মনে করে অনেকে মনে করে যে জুতা পরেই ইহরাম বাঁধতে হবে, নাহলে হবে না, লাজিম দুই জুতা এর উপরে ইহরাম বাঁধতে হবে, জরুরি এমনি ভাবে, এটা জরুরি না, আর কেউ কেউ মনে করলে যখনই হামের কাপড় পরেছে তখন থেকে ইস্তফা শুরু করে দেয়, ইস্তফা বুঝেন, তাহলে বেশিরভাগ লোক এখনো বুঝেনি, ইস্তফা হলো ওই আমরা যখন তওয়াফ করি উমরার তওয়াফ, ওই সময় উপরের চাদর ডান হাতের নিট দিয়ে তার দুই কিনারা কোন জায়গায় রাখে, বাম বাম কাঁধের উপর, তাহলে ডান হাত কি থাকলো, খোলা, এটাকে বলা হয় ইত্তেবা, বুঝতে পারছেন? তো এইটা কোন সময় সুন্নাহ, উমরার তওয়াফের সময়, তো বলছেন এইটা আরেকটা ভুল, মানুষ মনে করে যে যখন থেকে ইহরাম বা উমরা নিয়ত করবে আর দুই কাত থেকেই সালাত পড়তাম, অনেকে আছে দেখেছি তওয়াফ শেষ এটা ওই ইস্তেফা অবস্থায় নওয়াজ পড়ে, সুন্নতও পড়ে, ফরজও পড়ে, এইসব ভুল, আশা করি স্পষ্ট, হ্যাঁ এগুলো জানা জরুরি কিনা, জরুরি, আলহামদুলিল্লাহ। আচ্ছা এমনি ভাবে বলছেন ওমিন আল আখতা ফি ইহরাম আল হজ, হজের ইহরামে মানুষের কিছু ভুল, ভুলের মধ্যে থেকে একটি হলো আদ আন্ন বাদ আন-নাস ইয়াতাকিদু আন্নাহু ইয়াজিবু আন ইহরিমা মিন আল মসজিদ আল হারাম, কেউ কেউ মনে করে যে মসজিদ আল হারাম থেকে হজের ইহরাম বাঁধতে হবে, এটা জরুরি, এটা একটা ভুল, মক্কা থেকে কোন মসজিদ হারামে এসে বাবুল মালিক আব্দুল আজিজ বুদ্ধা আর নয় কেউ মনে করে কম ওই ভিতরে যেতে হবে, ওখান থেকে হজের নিয়ত করতে হবে, এটা হয়তো লোকে আগে করতো কিন্তু এখন তো সুযোগই নেই আলহামদুলিল্লাহ, কিন্তু তবুও কিছু মানুষ হয়তো ওই তার বাসা হয়তো ধরেন মিসপালা, সেখানে যে উপরের হজের হারামের কাপড় নিয়ে একদম ওই একটু দূরবর্তী স্থানে মসজিদ হারামের কাছে এসে হারাম বাঁধতে পারে, ঠিক না? এগুলো জানা দরকার, এটা জরুরি না, মসজিদে হারাম থেকে হারাম বাঁধা কি না জরুরি, কি জরুরি না, জরুরি না, মাশাআল্লাহ বলছেন শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহ, ফাতাজিদুহু ইয়াতাকাল্লাফু ওয়াযহাবু ইলা আল মাসজিদিল হারাম লিয়ুহরিমা মিনহু এটা হচ্ছে ভুল কারণ। আপনি যেখানে আছেন হাজির আটকারী, যেখানে আছেন ওই জায়গায় আপনি হাজির নিয়ত করবেন, এটা সুন্নাহ। মক্কায় যেতে হবে না, আপনারা যদি এখান থেকে চলে যান 6 তারিখ, 6 তারিখ গিয়ে 7 তারিখ উমরা সম্পাদন করে আপনি আপনার বাসায় চলে যাবেন, তাই না? মানে যেখানে বাসা তাবুতে, তাবুতে আমরা চলে যাই সাধারণত, তাবু অথবা যে যেখানে আছে চলে গেলেন। তো আপনি 8 তারিখ কোন জায়গায় আপনি এহরাম বাঁধলেন হজের? যেখানে আপনি আছেন ওখানে মক্কায় আসতে হবে নাকি? না, মসজিদে হারাম আসতে হবে না, মাশাআল্লাহ। তাহলে সুন্নাহ আপনি যেখানে আছেন ওখানে এহরাম বাঁধবেন, কারণ তিনি উল্লেখ করছেন لان الصحابه رضي الله عنهم الذين حلوا من احرام العمره بامر النبي صلى الله عليه وسلم ثم احرموا بالحج والتربيه لم ياتوا الى المسجد الحرام ليحرموا منه بل احرم كل انسان منهم من موضعه وهذا في عهد النبي صلى الله عليه وسلم فيكون هذا السنه قرن الصحابه الكرام رضي الله عنهم اجمعين ترى النبي الكريم صلى الله عليه وسلم ستشين الحج আলহামদুলিল্লাহ স্পষ্ট কিনা আপনি যেখানে থাকবেন ওখানে এহরাম বাঁধবেন, মসজিদে হামে যাওয়া কোন প্রয়োজন নেই। তারপর বলছেন সুন্নাহ, মোটমাট কথা, فالسنة للمحرم بالحج أنه يكون إحرامه من المكان الذي هو نازل فيه سواء كان في مكة أو في منى، كما يفعل بعض الناس الآن حيث يتقدمون إلى منى من أجل حماية الأمكنة لهم. السنة هنا جاء أخرى تحق به إحرام بطل الهجر أكثر جي جيس طار تحق به أخرى شيء إحرام بطل এবার যে মক্কায় আছে সে মক্কায় হারাম বাঁধবে, ঠিক না? মক্কায় আছে, মক্কায় আশপাশে মসজিদে হারাম আসবে না, তার বাসা। আর কেউ যদি চলে যায় মিনা, যেমন আমরা চলে যাবো মিনা আগে ভাগে, তো আমরা কোথায় হারাম বাঁধবো? মিনা ইনশা আল্লাহ। আমি বলে দিলাম আর কি, আমরা ইনশা আল্লাহ আমরা আমি হয়তো আপনাদের সাথে সামিল হয়ে যাবো ইনশা আল্লাহ, করুন আল্লাহ যেমন তৌফিক দে। তো বলেছি আমরা বললাম আমার কাছে নেই, কিন্তু আশা রবের দরবারে ইনশাআল্লাহ তৌফিক দিবেন, তৌফিক দিন আপনি ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ তৌফিক দিক, জাযাকুমুল্লাহ খায়র। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক শেষা উল্লেখ করছেন যে অনেক লোক আগেভাগেই চলে যায় জায়গা জায়গা জায়গা সংরক্ষণের জন্য, আগেভাগেই সাফ চলে যায়। তো যারা যে স্থানে আসে ওখানেই এহরাম বাঁধবে। এমনি ভাবে আরেকটা ভুল মানুষের, ان بعض الحجاج يظن انه لا يصح ان يحرم بثياب الاحرام التي احرم بها في عمرته الا ان يغسلها। কেউ কেউ মনে করে যে উমরার কাপড় দিয়ে ইহরামের যে কাপড় দিয়ে সে উমরা করেছে ওই কাপড় দিয়ে হজে নিয়ত করা যাবে না, উযু করতে মানে ওটা ধুতে করতে হবে, কি করতে হবে? ধুতে করতে হবে, জরুরি মনে করে। তো শেষ বললেন এটা ভুল, এটা অসাধ, বুঝলেন? আপনার আপনি যেমন উমরা করলেন এহরামের কাপড় দিয়ে, তারপর খুলবেন না, হালাল হয়ে যাবেন, 8 তারিখ নিয়ত করবেন, ঠিক না? এহরাম বাঁধবেন। যদি আপনার কাপড়ে কোনো ময়লা না থাকে, পরিষ্কার থাকে, তাহলে এটা কোনো জরুরি এটা ধৌত করা ওয়াজিব না। কিন্তু কেউ দেখতো হালকা হালকা ময়লা, সে ধৌত করবে, অসুবিধা নেই। কিন্তু এটা মনে করা এটা জরুরি, এটা হলো কথা বলতে পারছেন? যেমন সে পানি পায়নি বা এরকম সুযোগ পায়নি আর 8 তারিখ হয়ে গেছে, আর ধৌত করার প্রয়োজন নেই। উমরা করার পর সাধারণ যদি মনে করে যদিও ময়লা লাগেনি তবু তো একটু ঘামের গন্ধ থাকতে পারে, তাই পরিষ্কার করে নেই, অসুবিধা নেই। কিন্তু এরকম মনে করা এটা ভৌত করতেই হবে, এটা হলো ভুল। আশা করি স্পষ্ট, একটা আরেকটার সাথে মিলাবেন না কিন্তু বলছেন, কারণ হারামের কাপড়ের জন্য নতুন হওয়া সত্য না, এমনি ভাবে একদম নতুন পরিষ্কার হবে, ভৌত করতে হবে নতুন, এটাও সত্য না। কিন্তু কিন্তু যতই পরিষ্কার হবে ততই ভালো, এইটা অনেক ব্যাপার। তো আপনি যদি দেখেন পরিষ্কার করে নিলে ভালো, আপনার বন্ধু বন্ধু থাকতে পারে, আর পরিষ্কার করে নিলেন, ভৌত করলেন, আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কিন্তু এটা মনে করা যে জরুরি এটা হলো ভুল। আচ্ছা এই হলো তো একটু কথা বললাম, অনেক ভুল ভুল আছে, শেষ হবে না তো, কত বই এখানে বুঝতে পারছেন, কিন্তু অনেকটা জরুরি জরুরি মশালা যেগুলি ওগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত। আল্লাহ আমাদের সকলকে হজের জ্ঞান, হজের বিধান সম্পর্কিত জ্ঞান যেগুলি অর্জন করা জরুরি, ওইসব জ্ঞান যেন আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আর এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় হজ সম্পাদনের তৌফিক দেন, বেদাত থেকে বাঁচার তৌফিক দেন। এসব ভুল টুল আছে আরো উল্লেখ করা হবে বৃহস্পতিবার শুক্রবার প্রত্যেকটি ক্লাসে, বুঝতে পারছেন, সবাই আসার চেষ্টা করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন ইত্যাদি থাকে মনে মনে, আপনি যাচ্ছেন হঠাৎ করে একটা প্রশ্ন মানে স্মরণ হয়েছে, পরে আপনি ভুলে যেতে পারেন, তাই না, কুটে রাখবেন, লিখে রাখবেন, লিখে রাখবেন, বুঝলেন, তাহলে যেন আর ভুলেন না। হয়তো সাথে সাথে প্রশ্ন আর না হয় দশের প্রশ্ন, দশের প্রশ্ন করলে আপনার সাথে আরো মানুষ মজুদ সদেশ মানুষ না, আলহামদুলিল্লাহ।